করেন পরম চেতনা রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গল্যাহ উদ্বুদ্ধা। শূদ্র শঙ্খ রবে সারা নিখিল জনিত আকাশতলে অনিলে জ্বলে দিকে চলে সুধার শুভ শান্তি।